الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে মানুষ জীবের মাধ্যমে যে পাপগুলো করে এই পাপের মধ্যে অন্যতম পাপ হল গালাগালি করা, গালি দেওয়া। গালি অনেককে অনেকভাবে দেওয়া হয়, সে গালিতে কি পাপ আছে, কাকে কেমন গালি দিলে কত পাপ হয়, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ যদি কেউ আল্লাহকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আল্লাহর সত্তাকে গালি দেয়, আল্লাহর হিকমতকে গালি দেয়, রাসূল ও তার চরিত্রের সামনে কেউ গালি দেয়, কুরআন ও তার কানুন সম্বন্ধে কেউ গালাগালি করে, সুন্নাহ ও তার আদর্শ বিষয়ে কেউ কুমন্তব্য করে, ফেরিস্তে বা কোন নবীর সামনে অথবা দিনের কোন অংশ সম্পর্কে যদি কদুক্তি করে, কটুক্তি করে, তাহলে তার সর্বনাশ কত বড় তা অনুমেয়। এ হচ্ছে কুফরি, এবং এই শ্রেণীর গালি দিলে মানুষ বা মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইসলামী আদালতে এমন গালিদাতা ব্যক্তির শাস্তি হল মৃত্যুদণ্ড। এ শাস্তি শুধু আল্লাহই দেবেন না, বরং আল্লাহই দেবেন মানুষের হাত দিয়ে, মুসলিমদের ইসলামী আদালতের মাধ্যম দিয়ে আল্লাহ তালাই শাস্তি দেবেন। আর পরকালের শাস্তি তো আছে। আল্লাহ তালা বলছেন, ওমিন হুমুল্লাজিনা ইউজুন নবী ওয়াইয়াকুলুনা হুয়া উযুন, ওদের মধ্যে কিছু লোক আছে যে আল্লাহর নবীকে কষ্ট দেয় এবং বলে আল্লাহর নবী কান পাতলা। আল্লাহ তাআলা বললেন, বলো, তুমি বলে দাও, হে নবী তুমি বলো ওদেরকে যে এই শ্রেণীর কান পাতলা তোমাদের জন্য ভালো, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মুমিনদের প্রতি বিশ্বস্ত, আর রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য রহমত, করুণা। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, গালাগালির মাধ্যমে কষ্ট দেয়, কোন কথার মাধ্যমে খোঁচা দিয়ে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাকে অভিশাপ করেন দুনিয়া এবং আখেরাতে, সে দুনিয়া অভিশপ্ত এবং আখেরাতে অভিশপ্ত। ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তার জন্য তিনি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন, যে শাস্তি তাকে লাঞ্ছিত করবে। এ হল সংক্ষেপে আল্লাহ এবং তার রাসূলকে বা দিনকে বা ফেরেশতাকে গালি দেওয়ার বিধান। দু নম্বর গালি হচ্ছে সাহাবাকে গালি। যদি কেউ কোন সাহাবিকে গালি দেয়, অমুক সাহাবি এই, তমুক সাহাবি এই, সাহাবিরা কাফের, আল্লাহর নবীর পরে, যখন আল্লাহর নবীর পরে খেলাফত হওয়ার যোগ্য কে, আলী ছিলেন, আলীকে খেলা খালিফা না করে আবু বাকর খালিফা হয়ে, তারপরে ওমর খালিফা হয়ে, তারপরে ওসমান খালিফা হয়ে এরা কাফের হয়ে গেছে, কত বড় গালি! এর থেকে বড় গালি আর কিছু আছে? সাহাবিকে কাফের বলা, শ্রেষ্ঠ সাহাবি, সব থেকে শ্রেষ্ঠ সাহাবিকে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমাদের কাছে, সুন্নিদের কাছে, কিন্তু যারা সুন্নি নয় তাদের কাছে শ্রেষ্ঠ সাহাবিকে আলী, বরং শ্রেষ্ঠ এমনই শ্রেষ্ঠ যে আলী ছিলেন নবী হওয়ার যোগ্য। জিবরিল ভুল করে ওহী নিয়ে কার কাছে চলে যান, মুহাম্মদের কাছে চলে যান। সুবহানাল্লাহ, অনেকের কাছে আলী হচ্ছে ইলাহ, সুতরাং তাদের ওই অতিরঞ্জনের ফলে তারা সুন্নাহকে মানে না, ফলে তারা সুন্নি নয়। আর সুন্নি যারা, যারা সুন্নাহকে মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে চলে, হাদিসের কহত অনুযায়ী, তারা বলে যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলিফার যোগ্য হলেন আবু বকর সিদ্দিক। কিন্তু এরা করে কি, খলিফাকে, সেই খলিফাকে গালি দেয়, কাফের বলে, এবং তারপরে মুয়াবিয়াকে কাফের বলে, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে গালাগালি করে, যদিও ইয়াজিদ সাহাবী না, তবুও গালাগালি করে। এই যে আহলে বায়তের প্রতি মহাব্বত প্রকাশ করার জন্য যে গালাগালি করে, এই গালাগালি করার জন্য তারা আমাদের কাছে মুসলিম থাকতে পারে না। বহু হতভাগা এবং তথাকথিত চিন্তাবিদ দুর্ভাগারাও সাহাবীদেরকে গালাগালি করে থাকে, রাজনৈতিক আলোচনা করতে গিয়ে সাহাবীদের প্রতি কটুক্তি করে থাকে, চার খলিফা অন্যান্য সাহাবীদের সানে গালি এবং অপমানকর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীয়সী পবিত্রা পত্নীগণের কারো চরিত্রে মন্দ অপবাদ এবং তাদের সভ্যতা ও আদর্শের প্রতি লাঞ্ছনার কর্দম উৎক্ষেপ করা, এসব হচ্ছে বিশাল বিশাল পাপ এবং জীবেজাত পাপ, যে জীবের ফলে এই শ্রেণীর গালি দিয়ে নিজেদের আমল ধ্বংস করে, নিজেদের ইমান ধ্বংস করে, নিজের জিহ্বা বা কলম দ্বারা আল্লাহর অভিশাপ নিজের জীবনে ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান সাব্বা আসহাবি, আল্লাহ তাকে অভিশাপ করুন যে আমার সাহাবীকে গালি দেয়, আমার সাহাবাকে যে গালি দেবে সে অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালাগালি করো না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জান আছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড়ের সমান স্বর্ণ সাদকা করো, উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড় কত বড় দেখেছেন, মদিনার উত্তর দিকে বিশাল পাহাড়, সেই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো, তবুও আমার সাহাবীর দানের এক মুদ পরিমাণ অথবা তার অর্ধ মুদ পরিমাণ পৌঁছবে না। এক মুদ পরিমাণ কত? 625 গ্রাম। এক মুদ হল 625 গ্রাম, তার মানে 625 গ্রাম স্বর্ণ যদি সাহাবীরা দান করেছেন, সেটা উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করার সমান। আল্লাহ, তোমরা আমার সাহাবীদেরকে গালাগালি করছো, আমার সাহাবীর তুলনা আছে? কোথায় তোমরা, কোথায় তারা? আমার সাহাবাকে গালাগালি করো না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে গালি দিতে নিষেধ করে তিনি সবাইকেই উপদেশ দিয়ে গেছেন। তারপরে আছে মুসলিমকে গালাগালি করা, কোন মুসলিমকে গালি দেওয়া, মুসলিমকে গালি দেওয়াও বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদাররা, তোমাদের কিছু লোক যেন কিছু লোককে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে, কেননা হতে পারে যাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে সে তোমার থেকে উত্তম, সে ভালো। ওয়ালা নিসা উম্মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আর কিছু মহিলা যেন কিছু মহিলাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে, এমনও হতে পারে যে মহিলাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে সে ওই মহিলা থেকে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একে অপরকে মন্দ নামে ডেকো না। তানাবাজু বিল আলকাব, একটা লোকের খুঁত বের করা, একটা লোকের খেতাব বের করে ডাকা, হ্যাঁ হিলাল, রে হিলালি, এভাবে হিলালকে তুচ্ছ করে কি করা হয়, তার এমন খেতাব বের করা হয় যেটা প্রসিদ্ধ হয়ে যায়, এবং সেই মন্দ খেতাব দিয়ে ডাকাডাকি শুরু হয়, প্রসিদ্ধ হয়, আর সেই বেচারি কষ্ট পায়। তাকে মন্দ নামে ডাকলে তো কষ্ট পাবে। আমাদের দেশে তো একটা প্রথাই আছে, ছোট ছোট বাচ্চাদের আদর করে মা বাপে এমন এমন নাম রাখে, তখন হয়তো ভালো লাগে, কিন্তু সে বড় হলে তাকে কি লাগবে, খারাপ লাগবে। হাঁদা ভোঁদা, চান্টু পন্টু, লুন্টু ঝুলটু বুলটু, এইগুলো দেখবেন ছোট হয়তো ভালো লাগবে, কিন্তু বড় হলে তখন আর খারাপ লাগে, তখন তাকে খারাপ লাগে, কিন্তু বুঝতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে সেই লোকের নাম ওইটা নয়, তবুও তাকে ওই নাম দিয়ে তাকে তুচ্ছ করার জন্য ডাকা হয়, এটা এক প্রকার গালি, এটা এক প্রকার গালি। দেরেল, দেখেন দাড়ি তো ভালো জিনিস তাই না, মানুষের কাছে প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু সবারই কাছে না। যারা ফাসেক, যারা মনে করে দাড়ি রাখাটা মানে বেউকুফের কাজ, যারা দাড়ি রাখে না তারা মনে করে কি আমরা খুব চালাক, আর যারা দাড়ি রাখে তারা বেউকুফ। এই জন্য তারা দাড়িরা, যারা দাড়ি রাখে তাদেরকে গালাগালি করে, তুচ্ছ করে, বলে কি দেরেল, দেরেল বলে। দেখবেন দাড়ি থাকলে ওই যে দাড়িওয়ালা লোকটা দেরেল হয়ে গেল, তুচ্ছ হয়ে গেল দাড়ির জন্য। যদি এই অবস্থা হয় তো দাড়ি দিয়ে, দাড়ি ধরে তাকে বেটে, সাইজে ছোট, ওই যে বেটে করে লোকটা, খাটো করে লোকটা। তারপরে কালিয়া, যদি কালো রঙের হয় তো ওই যে কালিয়া। তারপরে আরো কত রকমের আছে, এইভাবে এক একটা মানুষের খেতাব বের করে, মন্দ খেতাব বার করে খবরদার ডেকো না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মন্দ খেতাব বের করে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ইমানের পরে ফাসিকের নামে ডাকা গরহিত কাজ, খবরদার তাকে এইভাবে নাম দেখো না। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন, যদি কেউ তওবা না করে, এই শ্রেণীর কাজ থেকে তওবা না করে, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে অত্যাচারী, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কোন মুসলিমের দৈহিক ত্রুটি ধরে, যেমন বললাম এই বেটে, এই লম্বু, এই পেঁচা, এই খাঁদা, এক একটা নাম এখন ধরে, অথবা তার চারিত্রিক কোন দোষ বর্ণনা করে, এই চোর, একবার কোথাও চুরি করেছে তাকে সে চোর নামে প্রসিদ্ধ, চোর, এই হারামি, এই লম্পট, এই ফাসেক, এই কাফের, এইভাবে এই নাস্তিক, এখন তো নাস্তিকে হিড়ি খুব বেড়েছে, প্রত্যেকের এক অপরকে নাস্তিক বলছে, অথবা তাকে সরাসরি ফাসেক, গাধা, পশু, ইত্যাদি বলে গালি দেওয়া হারামের পর্যায়ভুক্ত এবং বিশাল হারাম। বিশেষ করে সে যদি গালি খাবার উপযুক্ত না হয়, এমন লোককে আপনি গালি দিচ্ছেন সে গালি খাবার উপযুক্ত নয়, তাহলে অথবা যে খেতাব ধরে তাকে গালি দেওয়া হচ্ছে সে খেতাবে হচ্ছে যদি যোগ্য না হয়, তাহলে বিষয় আরো অধিক গুরুত্বপূর্ণ, বুঝতেই পাচ্ছেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনীনা ওয়াল মুমিনাত, যারা কোন মোমেন পুরুষ অথবা মোমেন নারীদেরকে কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়, বেগাইরি মাক্তাসাবু, তাদের দোষ নেই, বিনা দোষে তাদেরকে, নিরাপরাধ মানুষদেরকে গালাগালি করছো, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা অপবাদ সৃষ্টি করে, দোষ নেই অথচ গালি দেয়, অপবাদ আর বিশাল স্পষ্ট গুনাহ, তাদের জন্য স্পষ্ট গুনাহ তারা অর্জন করে, তারা এই গুনাহ বর্জন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালাগালি করা ফাসেকি, ওয়া কিতালুহু কুফর, আর মুসলমানকে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করা, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা, মুসলমানের বিরুদ্ধে গুলি প্রয়োগ করা, মুসলমানকে হত্যা করা কুফরি। যদি কেউ ইচ্ছাকৃত কোন মুসলিমকে খুন করে, মুসলিমকে হত্যা করে, বিনা অপরাধে হত্যা করে, তাহলে তার শাস্তি হল জাজাউহু জাহান্নাম খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ী বাস করবে, আল্লাহ মাফ না করলে, আল্লাহ তার প্রতি গাজব আল্লাহু আলাইহি, আর তা আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন। কিয়ামতের দিনে যাকে খুন করা হয়েছে, সেই লোক যে খুন করেছে, সেই খুনির মাথা চুল ধরে টেনে নিয়েছে আল্লাহর সামনে, বলবে আল্লাহ তুমি একে জিজ্ঞাসা করো আমাকে কেন খুন করেছে, এত কঠিন শাস্তি এই খুনের। মানুষ খুন করা চারটিখানি কথা না, মানুষ খুন করা, একজন মুমিনের খুন হয়ে যাওয়া মানে হল আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংস হয়ে থাকে তাও ভালো, দুনিয়া ধ্বংস হওয়া ভালো, তবু একজন মানুষ খুন হওয়া ভালো না আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কাতাবনা ফিফে, কি বলছে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে খুন করবে, ন্যায়ভাবে খুন আছে কিছু, যেমন খুনের বদলে খুন সরকার নেবে, খুন করবে, কিন্তু অন্যায়ভাবে যদি সরকার খুন করে কিংবা কোনো ব্যক্তি খুন করে, তাহলে সে যেন সমস্ত মানুষকে খুন করে। একজনকে খুন করা মানে হল পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে দেওয়া। ওমান আহিয়া আহা ফাকাদ ফাকান্নামা আহিয়া আন-নাস জামিআ, আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে রাখবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখে। আল্লাহর কাছে খুনের ব্যাপার বিশাল, অথচ খুন আজকাল কিন্তু পাখি মারা, আজকাল যেমন পাখি শিকার করা হয় সেরকম খুন, আদনা বিষয়ে খুন। এই খুনের ব্যাপারটা যেখানে সেখানে সন্ত্রাসীরা খুন করছে, বোম ফাটিয়ে নিরপরাধ মানুষদেরকে খুন করছে, সরকার জালেম সরকার খুন করছে, নির্বিচারে মানুষ অপরাধ নিরপরাধ সবাইকে সামনে দাঁড় করিয়ে সামনেই মানে সরকার বিরোধী পেলেই তাকে খুন করছে, তার বিচার হওয়ার দরকার ছিল, বিচার না করে নিজের হাতে গুনে গুনে খুন করছে আল্লাহ তালার কাছে। হ্যাঁ, এটা তারা যেন ভেবে না নেয় যে আল্লাহ তালা গাফেল, আল্লাহ তালা উদাসীন, আল্লাহ তালা দেখছেন না, আল্লাহ তালা ধরছেন না, আল্লাহ তালা হিসাব নেবেন না, তা নয়, আল্লাহ তালা অবশ্যই হিসাব নেবেন। সুতরাং জালেমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করুক যেদিন আল্লাহ ধরলে আর ছাড়বেন না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকর, তোমার রবের এই যে ধরা বিশাল কঠিন, বিশাল শাস্তি, তিনি যখন ধরবেন তখন ছাড়বেন না। এখন ঢিল দিচ্ছেন, দেখছেন, কিন্তু ছাড়বেন না এক সময়। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোন মুমিনকে খুন করো না, কারণ মুমিনকে খুন করা হচ্ছে কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর বলছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, কাফের বলে যদি কেউ কাউকে গালি দেয়, একজন মুসলিম অপর মুসলিমকে কাফের বলে গালি দিল, কাফের বলল, সে যদি কাফের না হয়, আল্লাহর কাছে সে কাফের নয়, তাহলে আসলে কাফের কে? যে বলল সে, বক্তা নিজে কাফের, তার ঘরে কুফরি চাপিয়ে দিল কিন্তু সে কাফের নয়, কুফরির বোঝাটা কে নেবে? যে বলল সেই, সেই হচ্ছে আসলে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দা'আ লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামুহু ইল্লা কাফার, যে ব্যক্তি পরের বাপকে বাপ বলে দাবি করবে অথচ জানে সে তার বাপ নয়, সে কাফের হয়ে যাবে। কার নিজের বংশকে অস্বীকার করা? বড় কঠিন। নিজের বংশকে অস্বীকার করে যদি পরের বাপকে বাপ বলে দাবি করা হয় তাহলে সেটা কুফরি। ওয়ামানিদ্দা'আ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি এমন একটা জিনিসের দাবি করে যেটা তার নয়, সে আমার দলভুক্ত নয়। ঘড়িটা আপনি বলছেন, হুজুর এই ঘড়িটা আমার, অথচ আপনার নয় আপনি জানেন, কিন্তু জোর করে আপনি যাবেন, আপনার শক্তি আছে, আপনার বল আছে। একটা জমি, সেই জমিটা আপনি পরের জমি, আপনি জানেন যে সে জমি আপনার নয়, তবুও জোর আছে, শক্তি আছে, বাস আপনি সেই জমিটা জবরদখল করে ব্যবহার করছেন, জানেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার দলভুক্ত নয়। আর ফালাইসা মিন্না ওয়াল্লিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। ওয়ামান দাআ রাজুলান বিল কুফর আও ক্বালা আদুওয়াল্লাহ ওয়ালাইসা কাযালিক ইল্লা হারা আলাইহি, যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে বলবে কাফের অথবা আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন মানে তো কাফের, বল তুই আল্লাহর দুশমন, তুই তুই কাফের, তুই আল্লাহর দুশমন, অথচ সে তা নয়, কেবল মানে আবেগ বসে কিংবা রাগ বসে বলে দিল, ফলে তাকে কাফের বলল, অথচ সে কাফের নয়। সুতরাং সেই কাফের বলাটা তার নিজের কাছে ফিরে আসবে, বক্তা নিজেই কাফের হয়ে যাবে। ওয়ালা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদাত আলাইহি ইন্নাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, কাফের বলুক ফাসেক বলুক যাই বলুক, সে যদি তা না হয় তো কাফের এবং ফাসেকে এই বলা শব্দটা তার নিজের ঘরে আসবে, অর্থাৎ সে নিজে কাফের হয়ে যাবে এবং নিজে ফাসেক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াইন ইমরুন আইয়ারাকা বিশাইইন ইয়ালামুহু ফিক ফালা তুআইয়িরহু বিশাইইন তাআলামুহু ফিক, যদি কোন ব্যক্তি তোমার মধ্যে এমন জিনিস সে জানছে যে তোমার মধ্যে আছে, এবার সে তোমাকে সেই জিনিস ধরে গালি দিল, সেই জিনিস ধরে লজ্জা দিল, ফালা তুআইয়িরহু বিশাইইন তাআলামুহু ফি, তাহলে তুমি এর বিনিময়ে তাকে সেই জিনিস ধরে গালি দিও না বা লজ্জা দিও না যেটা তার মধ্যে তুমি আছে বলে জানো, তুমি ছেড়ে দাও বা দাহ, তাকে ছেড়ে দাও, তাকে মাফ করে দাও। ওয়াবালুহু আলাইহি, তার পাপ তার ঘরে হোক, ওয়াজরুহু লাকা, আর তোমার হবে কি সওয়াব। অতএব সওয়াব কামাতে গিয়ে যদি তোমাকে কেউ গালি দেয় তো গালির বিনিময়ে গালি দিও না। গালি আমাদের প্রসঙ্গে কি চলছে? গালি দি, যদি কেউ আপনাকে অন্যভাবে গালি দেয়, যদি আপনি ভালো মানুষ হন তো গালির বিনিময়ে গালি দেবেন না, তার কারণ যে গালি দেবে আপনি তার বিনিময়ে সেই রকমই গালি দিতে পারেন, তাই না? ওয়াইন আকাবতুম ফা আকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, তার মানে ইতাদা আলাইকুম ফা আতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যেভাবে আপনাকে অন্যায় করবে আপনি সেই অন্যায়ের প্রতিশোধ সমান সমান নিতে পারেন, কিন্তু তার বেশি হয়ে গেলে মুশকিল, তার বেশি হয়ে গেলে মুশকিল। এই জন্য মাফ করে দেওয়া ভালো, মাফ করে দেওয়া ভালো। সে যদি অন্যায় করে আপনি কেন অন্যায় করবেন? সে যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন? কুকুরের কাজ কুকুর ধরেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কিরে মানুষের পায়, তা বলে কিরে কুকুরের কামড়, মানুষের শোভা পায়? কুকুরের পায়ে কামড় দেবেন আপনি? না, এটা শোভা পায় না। রোজার সময় যদি কেউ আপনাকে গালাগালি করে কি বলতে হয়? এমনি সায়েম, আমার রোজা আছে ভাই। তার মানে কি, রোজা অবস্থায় আমি আর মুখ খারাপ করব না? বা মুখ খারাপ করা, সে মুখ খারাপ করেছে, আপনি কেন মুখটা খারাপ করবেন? আপনি আপনার মুখটা কেন নষ্ট করবেন? সুতরাং সব থেকে ভালো হলো যে আপনি তাকে ওয়ালা তাসুব্বানা শাইয়ান, তাকে গালি দেবেন না, এটাই হচ্ছে বেটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দেওয়ার মানে ভয়ঙ্করতা, গালি দেওয়ার কঠোরতা সম্পর্কে বয়ান দিতে গিয়ে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে, নিঃস্ব মানুষ গরিব মানুষ কে তোমরা জানো? তো সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার ঘরে কিছুই নেই, না কোনো সাজ সরঞ্জাম আছে আর না কোনো খাবারের সংস্থান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, প্রকৃত নিঃস্ব সে নয়, প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, আল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতি হাযা মিন হাসানাতিহি আও ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আউযুবিল্লাহি মিন যালিক। জানো আসল নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে যাবে, যার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, তার সব কমপ্লিট, নামাজি ছিল দুনিয়াতে, যাকাত আদায় করে গেছে, রোজা রেখে গেছে, এবং এই হিসাবে সে সওয়াব কামিয়ে গেছে, সওয়াবের ভান্ডার সে নিয়ে গেছে কিয়ামতের দিনে। কিন্তু সমস্যা হলো কি, সাতামা হাজা, একে গালি দিয়েছে, কাজাফা হাজা, ওকে অপবাদ দিয়েছে, আকালা মালা হাজা, এর মাল খেয়েছে অন্যায়ভাবে, ওয়াসাফাকা দামা হাজা, একে অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছে, ওয়াদারাবা হাজা, একে অন্যায়ভাবে মেরেছে, ফায়ুতা হাজা মিন হাসানাতে, সুতরাং বিনিময় এখন দাও, এখন তো টাকা পয়সা নেই, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে ভালো ভাই মাফ করে দাও করা যায়, কিন্তু কিয়ামতে লা দিনারা ওয়ালা দিরহাম, কিয়ামতের দিনে না দিনার আছে আর না দিরহাম আছে। তখন যদি বিনিময় হয়, একমাত্র কি দিয়ে বিনিময় হবে? আপনি কিসের মালিক তখন? আপনার নেক আমলের, নেক আমল যে সব আপনার নামে লেখা হয়েছে সেইটুকুই আপনার সম্বল, বাকি টাকা পয়সা নেই, কিয়ামতের মাঠে আপনার কোনো কিছুই নেই, কোনো সাহায্যকারী নেই, আপনার মা আপনার সাহায্য করবে না, আপনার বাপ আপনার সাহায্য করবে না, আপনার ভাইরা আপনাকে সাহায্য করবে না, দুনিয়ার বুকে সাত গোষ্ঠী যে আপনার সাহায্য করছে, আপনি যাদেরকে সাহায্য করছেন তারা কিয়ামতের দিনে এসে কেউ আপনার সহযোগিতা করবে না। ইয়া উমাই আফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। কিয়ামতের দিনে ছেলে তার মাকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, পালাবে সামনে দিলে বলে কুল্লি, প্রত্যেককে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। এমনকি নবীরাও কি বলবেন? নাফসি নাফসি, নবীরা বলবেন নাফসি নাফসি, নবীরা নিজেদের পরিবারের কথা, নিজেদের ঘরের কথা, নিজেদের আত্মীয় স্বজনের কথা মনে রাখবেন না, তার আগেই সতর্ক করে গেছেন যে কেয়ামতের দিনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কেউ সহযোগিতা করবে না, খালি আপনি যেটা মালিক সেটা কি, আপনি যে দুনিয়াতে সওয়াব কামিয়েছেন নামাজ রোজা করে সেই সওয়াবটুকু আপনার থাকবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি অমককে অমককে মেরেছ না, অমককে মেরেছ, এগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ। এগুলো কি বলা হয়? হুকুকুল ইবাদ। তওবা করলেও আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না আপনি বান্দার কাছে মাফ চেয়েছেন, যাকে মেরেছেন তার কাছে মাপ চেয়েছেন, যাকে খুন করেছেন তার কাছ থেকে মাপ চেয়েছেন, যাকে তার কাছ থেকে তো মাপ চাওয়া যাবে না, যাকে খুন করেছেন তার তার বংশধর আছে, তারপর যার মাল খেয়েছেন তার মাল ফেরত দিয়েছেন, যার জমি দখল করেছেন তার জমি ফেরত দিয়েছেন, এইভাবে না হলে আল্লাহ তওবাই কবুল করবেন না। আর এই শ্রেণীর হুকুকুল ইবাদ যেগুলো থেকে যাবে সেগুলো আপনাকে মিটাতে হবে কাল কিয়ামতের দিনে। জমির বিনিময়ে আপনাকে সওয়াব দিতে হবে, টাকার বিনিময়ে সওয়াব দিতে হবে, মারের বিনিময়ে সওয়াব দিতে হবে, গালির বিনিময়ে সওয়াব দিতে হবে, দিয়ে প্রতিশোধ দেওয়া হবে। তারপরে যখন সওয়াব শেষ হয়ে যাবে, সওয়াব শেষ হয়ে যাওয়ার পর এখন তার উপায় নেই, এবারে কি দিয়ে বিশোধ হবে, এখনো তো লোক বাকি আছে, তাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের বিনিময়ে দেওয়া হয়নি, তখন আল্লাহ বলবেন ঠিক আছে যখন তোমার সওয়াব শেষ তখন ওদের গুনাহ তুমি বহন করো। যাকে গালি দিয়েছেন তার গুনাহ নিয়ে আপনার ঘাড়ে চাপানো হবে, যাকে অন্যায় ভাবে মেরেছেন তার গুনাহ নিয়ে, যেহেতু আপনার নেকি নেই আপনি কি দিয়ে বিনিময় দেবেন, তখন তার গুনাহ নিয়ে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। শেষকালে অবশেষে বলা হবে কি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই হল আসল নিঃস্বাসী। আসল নোকসান, আসল ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি যে কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে, কেয়ামতে ক্ষতিগ্রস্ত হওয়া আসল ক্ষতিগ্রস্ত। আর দুনিয়াতে যে ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিগ্রস্ততা, তার ক্ষতিটা আসল ক্ষতি না, আসল ক্ষতি হচ্ছে কেয়ামতের ক্ষতি। ব্যাস, এই হলো গালি, অভিশাপ। যদি কাউকে আপনি অভিশাপ দেন গালির কাছাকাছি, লানত করা, অভিশাপ করা, আল্লাহ তোকে লানত করুক, আল্লাহ তোকে অভিশাপ করুক, আল্লাহ তোকে ধ্বংস করুক, নামুনে তোর না, তোর তোর উলাউটা হোক, তোর বসন্ত হোক, তোর তোর এই রোগ হোক, তোর ওই রোগ হোক, জাল ডালে যা, তুই খালে যা, তুই জাহান্নামে যা, এসব বলে অভিশাপ করা হয় না? হয় না। বাপ তার ছেলেকে অভিশাপ করে, মা তার ছেলেকে অভিশাপ করে। আরে কথা হাদিসে আছে যে মা বাপের দোয়া অথবা বদদোয়া ছেলের ছেলের ঘাড়ে কি হয়, লেগে যায়। যদি হক হয় তবে, হক হলে মা বাপের দোয়া অথবা বদদোয়া ছেলের ছেলের জন্য অভিশাপ লেগে যাবে, কিন্তু হক হতে হবে। যদি না হক বদদোয়া করে তাহলে লাগবে না। এখন কথায় কথায় এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অভিশাপ করো না। মা অনেক সময় ছেলেদের প্রতি বিরক্ত হয়ে অভিশাপ করে, এখানে দেখেছেন, এখানে সৌদি আরবে দেখেছেন, আমাদের দেশে বাংলাতে এরকম আছে বলে মনে হয় না। কথায় কথায় যখন কেউ কাউকে গালি দেয় তখন কি বলে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক বলে না, আল্লাহ ইয়াহদিক, এটা গালি মনে করে, গালি মনে করে না, এটা গালি মনে করে। কেন? যখন আপনি কাউকে বলেন আল্লাহ ইয়াহদিক, তার মানে সে মনে করতে আমি কি ভ্রষ্ট নাকি, আমাকে আল্লাহ ইয়াহদি, হ্যাঁ আল্লাহ আমাকে হেদায়েত দেবে, আমি কি ভ্রষ্ট নাকি, অথচ একটা দোয়া। আর ছোট বাচ্চা যখন কোন অন্যায় করে তখন মা বাপে গালি দেয়, কি বলে গালি দেয় জানেন, আল্লাহ ইসলাহাক, আল্লাহ ইসলাহাক, তার মানে আল্লাহ তোমাকে কি করুক, সংশোধন করুক, এই বলে গালি দেয়। আর আমাদের দেশে জাহান্নামে যায় একবারে, কি কি বলে এমন গালি দেয় যে জীবনে অভিশাপ নেমে আসে, ছেলেদের জীবনে অভিশাপ নেমে আসে। এইরকম খবরদার, অভিশাপ কাউকে দেবে না। ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাহুয়া কাকাতলিহ, আগেই বলা হলো যদি কেউ তার মুমিন মুসলিম ভাইকে কাফের বলে তাকে হত্যা করার সমান। আর ওয়ালানুল মুমিনিকা কাতলিহি, আর মুমিনকে অভিশাপ করা তাকে হত্যা করার সমান। তার মানে হত্যা করার গুনাহ কি, তেমনি অভিশাপ করার গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা ইয়ামবাগি লিসিদ্দিকি আন ইয়াকুনা লাআনান, যে সিদ্দিক হতে চায়, মহাসত্যবাদী হতে চায়, তার জন্য উচিত নয় যে সে লানত করবে, তার জন্য উচিত নয় যে সে লানত করে অভিশাপ করবে, এটা তার উচিত নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা ইয়াউমাল কিয়ামাতি শুহাদা ওয়ালা সুফাআ, কিয়ামতের দিনে কোন অভিশাপকারী, কোন অভিশাপকারী সে সুপারিশ করতে পারবে না, সাক্ষী হতে পারবে না, যেহেতু সে দুনিয়াতে যাকে তাকে অভিশাপ করেছে, এই অভিশাপ করার কারণে সে এই সুযোগ থেকে বঞ্চিত হবে যে কেয়ামতের দিনে সে কারো জন্য সাক্ষী হতে পারবে না এবং কারো জন্য সুপারিশকারী হতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাল আবদা ইযা লানা শাইয়ান সাদাতিল লানাতু ইলা সামা, যখন বান্দা কাউকে অভিশাপ দেয় তখন সেই অভিশাপটা আকাশের দিকে উঠতে থাকে, ফাতুগলাকু আবু আবু সামা ইদুনাহা, তখন সেই অভিশাপকে ছেড়ে দিয়ে অভিশাপকে নিচে রেখে আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়, সুম্মা তাহবুতু ইলাল আরদ, অতঃপর অভিশাপ আবার পৃথিবীর দিকে নেমে আসে, ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, তখন পৃথিবীর বুকেও নামতে দেওয়া হয় না, তার দরজা বন্ধ করে দেওয়া হয়, সুম্মা তাখুযু ইয়ামিনাহু ওয়া শিমালান, তারপরে সেই অভিশাপ ডাইনে বাঁয়ে ঘুরতে থাকে, ফাইল্লাম তাজিদ মাসাগান রাজাআত ইলাল্লাযী লাআন, তারপর যদি সে মানে অভিশাপের জায়গা যেখানে থাকে উপযুক্ত জায়গা না পায়, তার মানে যাকে অভিশাপ দেওয়া হয়েছে সেই যদি অভিশাপের উপযুক্ত না হয়, যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি উপযুক্ত না হয় তাহলে সেই অভিশাপ ফিরে আসে কার দিকে, যে অভিশাপ দেয় তার দিকে। আমি মাঝে মাঝে বলি থাকি, আপনারা নিশ্চয়ই টম জেরি কার্টুন এর যুগে এ বিশ্বে তো বুঝতেই পারছেন টম জেরি প্রসিদ্ধ, টম জেরি কার্টুন নিশ্চয়ই দেখেছেন। জেরি টম যখন জেরি যখন টমকে মারে খুবই সহজ, কিন্তু টম যখন জেরিকে মারে এইভাবে যখন তীর মারে কিংবা ওই যে গুলটি বলে পাথর মারে তখন সেই পাথর ঘুরে কাকে লাগে, ঘুরে টমকেই লাগে। দেখেছেন আপনারা কার্টুনে, জেরিকে যখন কিছু তীর মারে কিংবা পাথর মারে তখন সেই পাথর সেই তীর সেই গুলি ঘুরে কাকে লাগে, টমকে লাগে। ঠিক এইরকমই অভিশাপ, যখন অভিশাপ দেয় অভিশাপকারী, কিন্তু যাকে অভিশাপ দেয় সে অভিশাপের যোগ্য নয়, তখন সেই অভিশাপ ঘুরে এসে নিজেকেই লাগে ওই গালির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন কান আহলান ওয়াইলা রাজাআত ইলা কাইলিহা। এবার যাকে অভিশাপ দেওয়া হয়েছে তার কাছে গেল অভিশাপ, দেখলো যে না অভিশাপের যোগ্য নয়, আল্লাহর পক্ষ থেকে হবে এটা যোগ্য নয়, তখন অভিশাপ ঘুরে এসে অভিশাপকারীর দিকে ফিরে যায়। এমন বহু মানুষ আছে যাদের জীবের ডগায় এই ধরনের কত লানত কত অভিশাপ গালমন্দ অশ্লীল ভাষা ইত্যাদি লটকে থাকে, এতে তারা অভ্যেসী হয়ে যায়, বরং তা তাদের এক প্রকার মুদ্রা দোষ রূপে বা কথার মাত্রা রূপে তাদের বলনে সম্বোধনে প্রকাশ পায়। কথায় কথায় দেখবেন গালি দিচ্ছে রাখালদের মতো, রাখালরা দুটো কথা বলবে মাঝখানে একটা করে গালি বলে, তাই না? এমন বিশ্রী গালি বলে যে শুনতে মনে হয় যে রাখাল। ফেসবুকেও দেখবেন অনেকে লেখালেখি করছে, ও লেখা পড়েই বুঝতে পারবে যে রাখাল একটা, ফেসবুক ব্যবহার করছে সে আসলে রাখাল, কিন্তু প্রকৃতপক্ষে এ গুণ কোন মুসলিমের নয়। প্রকৃতপক্ষে এ গুণ কোন মুসলিমের হতে পারে না যে এইভাবে রাখালের মতো গালাগালি করে, ফেসবুকে হোক কিছুতে হোক, যদি এইভাবে গালাগালি করে এটা কিন্তু কোন মুসলিমের চরিত্র হতে পারে না। যে কেউ গালাগালি করে, এমনও গালাগালি করে আপনারা জানেন, ভালো লোকরা ভদ্রলোকরাও গালাগালি করে, শিক্ষিত লোক সেও গালাগালি করে, এমনকি অনেক হুজুর আছে সে হুজুর চোয়ার হুজুর নামে প্রসিদ্ধ আমাদের দেশে শুনেছি, বলে চোয়ার মৌলবী, কোন মৌলবী এসছে, বলে চোয়ার মৌলবী এসেছে, কারণ সে এলাকাতে প্রসিদ্ধ হয়ে গেছে যে কথায় কথায় সে ছাত্রদেরকে কি করে চুয়ারি করে গালাগালি করে, হ্যাঁ এই সুয়োর পর এই অমক এই এই গালাগালি করে, তখন তার নামই হয়ে গেছে চুয়ার মৌলবী। আবার এমন হাজে চুয়ার হাজি আছে, সে হজ করে গেছে কিন্তু গালি ছাড়তে পারে না, চুয়ারের মতো গালাগালি করে, এই জন্য তার নামই হয়ে গেছে চুয়ার হাজি, তাকে বলা হয় চুয়ার হাজি। বুঝতে পারছেন, হাজি সাহেব মানুষ অথচ কি চুয়ার অশ্লীল, এইভাবে মানে তাদের প্রকৃতি তাদের মর্যাদাগত হয়ে যায়, তাদের অভ্যেস হয়ে যায় গালাগালিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মোমেন এরকম হতে পারে না, লা ইয়াকুনুল মুমিনু লাআনান, কোন মোমেন অভিশাপকারী হতে পারে না, বরং এ ধরনের গুণ অসভ্য অভদ্র কম ইমানের ফাসেকদের হয়ে থাকে। এদেরই জিহোবার কাস্তে দ্বারা বহু মানির মানের শ্যামল ফসল অনায়াসে কাটা যায় এবং বহু অভাগার দুর্দশা অনতি বিলম্বে নেমে আসে। আপনারা জানেন যে তারা কত নির্দোষ মানুষের সর্বনাশ করে, তাদেরকে অভিশাপ দিয়ে তাদেরকে গালাগালি করে লোক সমাজে তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে। এইরকমই একটা গালি হল অপরের সম্ভ্রম লোটা। অনেক মানুষ আছে যাদের স্বভাব অপরকে ছোট করা, অপমান অপদস্থ করা, আর যখন মানুষ নিজেকে ছোট বোধ করে ছোট হতে গিয়ে যখন বড় হতে চায় তখন অপরকে ছোট না করলে তো বড় হওয়া যায় না, অপরের বদনাম করে তবে না ভালো হওয়া যায়। এখন আমার নিজের গায়ে কাদা আছে, অপরের গা পরিষ্কার আছে, এখন নিজেকে যদি ভালো হতে যায় হতে যাওয়া হয় তাহলে অপরের গাটাকে কাদা মাখিয়ে বেশি নোংরা করতে হবে। রাজনীতির নীতি এটা, রাজনীতির নীতি হল যে অপরের অপরকে যখন কি করবে, অপরকে নোংরা করে অপরকে ছোট করে নিজে বড় হও, অপরের বদনাম করে নিজের ফায়দা লোটো, এ হচ্ছে রাজনীতির নীতি। এইভাবে অপরের অপর মানুষের কি করা হয়, সম্ভ্রম লোটা হয়, ইজ্জত লুণ্ঠন করা হয়। এই শিকারে এই ধরনের মানুষেরা তাদের রসনাস্ত্র ব্যবহার করে, রসনাস্ত্র যে মারণাস্ত্রের আঘাতে বহু জ্ঞানী মানি সমাজে অপমানিত অবহেলিত লাঞ্ছিত হয়ে পড়েন। এমন এমন কথা সম্মানী লোকের জন্য বলে দেয় যে সেই লোকের সম্মান কি হয়ে যায়, হ্যাঁ নষ্ট হয়ে যায়, বলে দিল দুর্নাম করে দিল, অমক আরে ও তো আলেম কিন্তু ও তো এই করেছে, খাম খা বলে দিল, অপমান তার, সে এই করেছে সে ওই করেছে, এমন একটা অপবাদ দিল যে সেই অপবাদের কারণে মানুষ তো আর জানছে না, মানুষ এখন এই লোকটা দিচ্ছে এও একটা হুজুর এও বলছে, এখন এর বলার ফলে মানুষ তাকে ছোট ভাবতে শুরু করে। এইভাবে সে সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রমকে লুণ্ঠন করে, এরা বিশাল পাপ করে। সুতরাং এ ধরনের জঘন্য আচরণ কোন সহজ পাপ নয়। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা ইসনানি ওয়া সাবউন বাবান, সুদের প্রায় 72 প্রকার পাপ আছে। কত প্রকার? 72 প্রকার পাপ আছে, আর সব থেকে ছোট ছোট পাপ আদনাহা মিসলু ইতিয়ানির রাজুলি উম্মাহ, সুদ খাওয়া সব থেকে ছোট পাপ হল নিজের মায়ের সঙ্গে জিনা করা, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, নাউজুবিল্লাহি মিনজাল। এটা পশু ছাড়া কেউ করে? মানুষ করতেই পারে না। সুতরাং সব থেকে ছোট পাপ হল ব্যভিচার। তো এমনি ব্যভিচারের গুণা আপনারা জানেন, ব্যভিচার করলে দুনিয়াতেই শাস্তি আছে। অবিবাহিত অবস্থায় করলে 100 চাবুক খেতে হবে, তাই না, এবং জেলে থাকতে হবে। আর বিবাহিত হয়ে করলে বুঝতেই তো পারছেন, একদম শেষ, দুনিয়া থেকে বিদায়। আর জাহান্নামে উলঙ্গ অবস্থায় আগুনের চুল্লিতে চায়ের পাতির মতো ওঠানামা করতে হবে, তাই না। এই যে এত শাস্তি একজন ব্যভিচার করলে। এবার ব্যভিচার করারও ধাপ আছে। আপনি যদি প্রতিবেশীর মহিলার সঙ্গে ব্যভিচার করেন, তাহলে বাইরের কটা মহিলার সঙ্গে ব্যভিচার করার সমান? 10টা মহিলার সঙ্গে ব্যভিচার করার সমান, প্রতিবেশী। আরো কাছে আসুন, বাড়ির ভিতরের যদি কোনো মহিলার সঙ্গে ব্যভিচার করেন, তার মধ্যেও অনেক পার্থক্য আছে। চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, বোন, এদের সঙ্গে যা করা হয়, তার থেকে যদি নিজের ফুপুর সঙ্গে করা হয়, নিজের খালার সঙ্গে করা হয়, নিজের মামির সঙ্গে, চাচির সঙ্গে করা হয়, তো বেশি বড় হোক না, তাই না। এখন নিজের বোনের সঙ্গে করা তার থেকে বেশি বড় হোক না, আর নিজের মায়ের সঙ্গে করা সব থেকে বড় ব্যভিচার। সুতরাং সব থেকে বড় ব্যভিচার হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা, আর এই হলো সুদ খাওয়া সব থেকে ছোট পাপ। কিন্তু তার থেকেও বড়, মায়ের সঙ্গে ব্যভিচার থেকেও বড় গুনাহ কি? মায়ের সাথে ব্যভিচার করার থেকেও বেশি বড় গুনাহ কি? ইন্না আরবার রিবাস আল ইসতিতালাতুর রাজুলি আও ইসতিতালাতুর রাজুলি ফি ইরদি আখি, মুসলিম ভাইয়ের সম্ভ্রম লুণ্ঠন করা, মুসলিম ভাইকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, লজ্জিত করা, তাকে সমাজে ছোট করে দেওয়া, হিংসা বসে মানুষকে ছোট করে দেওয়া। হ্যাঁ, গা মানে না, আপনি মরল, নিজেকে মরল সাজার জন্য, নিজেকে বড় মনে করার জন্য অপরকে ছোট করা, কারণ ওর নাম হচ্ছে আমার হয় না, ওর ছেলের নাম হচ্ছে আমার ছেলেদের হয় না, ওর জামাইয়ের নাম হচ্ছে আমার জামাইয়ের নাম হয় না, দিয়ে তখন নেই ছলে বলে কলে কৌশলে মুখে যা মন তাই বলে সমাজের মাঝে তাকে ছোট করে, নিচ করে নিজেকে বড় করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তাকে বড় করেন না, আল্লাহ তাকে আরো ছোট করে দেন, আরো নিচ করে দেন, আরো হীন করে দেন, মানুষের চোখে আরো ছোট করে দেন। মোট কথা, এত বড় গুনাহ, সে এত বড় গুনাহ জানা সত্ত্বেও যদি কেউ পাপ করে, বুঝতেই পাচ্ছেন, যারা যাদেরকে যারা যাদের সম্ভ্রম লুণ্ঠন করা হয়, তারা যদি মানে অসম্মানী ব্যক্তি হয় তাদের কোনো ব্যাপারই নেই, কিন্তু একজন সম্মানী ব্যক্তি যদি সম্মান নষ্ট করে দেওয়া হয়, তার পজিশন যদি সমাজে খারাপ করে দেওয়া হয়, তাহলে কত বড় তার কাছে ধিক্কারজনক হতে পারে। কুজনের নাহি লাজ নাহি অপমান, সুজনের এক কথা মরণের সমান, তাকে মরণের সমান লাগে। সে ভাই সম্মানী ব্যক্তি, আর তাকে অসম্মান করে তাকে গালি দেওয়া হলো, তার লুণ্ঠন, তার ইজ্জত লুণ্ঠন করা হলো। এই ইজ্জত লুণ্ঠন করার ফলে তার কি হবে? তার বিশাল মরণের সমান, তাকে মনে হয় মরতে ইচ্ছা হয়, কারণ সে আমাকে এই খাম খো অপমান করলো, আমার কোনো দোষ নেই অথচ আমাকে এভাবে ছোট করলো, আমার এমন দোষ ধরে প্রচার করছে যে দোষ আমার মধ্যে নেই। যদি আপনাকে কেউ বলে আপনি আপনার বাপের সঙ্গে ভালো মিল আছে, এখন যদি আপনাকে কেউ বলে যে আজীবন বাপকে বাপই বলেনি, কত বড় পাপ হয় এটা, অপবাদ না? আজীবন বাপকে বাপ বলেনি, আজীবন মানে কি? জীবন থেকে ছোটবেলাতে আপনি বাপকে বাপ বলেননি, হয়তো বা কোনো সময়ে আপনার বাপের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে, সেইটুকু সময়ে হয়তো বাপকে বাপ বলেননি, তাহলে কি সারা জীবন বাপকে বাপ না বলা হলো? এত বড় অপবাদ, এত বড় মিথ্যা আর কিছু হতে পারে? কিন্তু তুমি বলছো কেন? যাতে তোমার সম্মানটা বজায় থাকে এবং তার সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তোমার সম্মানও রাখবেন না, আল্লাহ তাআলা তোমাকেও নিচহীন এবং নর্দমার কীট থেকেও নিচ করবে। আল্লাহ মানুষের চোখে তুমি নিচ হয়ে যাবে, ঘিন হয়ে যাবে, আর ইনশাআল্লাহ কেয়ামতের শাস্তি অপেক্ষা করছে। মৃত্যুকে গালি, এবারে মৃত্যুকে গালি, অনেক মানুষ আছে মৃত্যুকে গালি দেয়, মরা মানুষকে গালি দেয়, মারা গেছে তাকে গালি দিল, অনেকে ইমাম আইমাকে গালাগালি করে, না যে মানুষ মারা গেছে তাকে নিয়ে গালাগালি করবেন না। বাপ মারা গেছে, এই বাপ কিছু করে যায়নি, এই করে গেছে, ওই করে গেছে, ঋণ রেখে গেছে, আমার এই সর্বনাশ, বাপকে গালাগালি করতে লাগলো। তারপরে আত্মীয় স্বজন যারা মারা গেছে কিংবা অন্য কোন লোক মারা গেছে তাকে গালাগালি, খবরদার মৃত ব্যক্তিকে গালাগালি করো না। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, খবরদার কোন মৃত মানুষকে গালি দিও না, মৃত ব্যক্তিদেরকে গালি দিয়ে লাভ নেই, তারা তো নিজেদের আমল অনুযায়ী তারা শাস্তি অথবা শান্তি পেয়েই গেছে, তাদেরকে গালি দিয়ে নিজের ক্ষতি করো না, কারণ তাদেরকে গালি দিলে গালি দেওয়া গুণা আছে, নিজের ক্ষতি হবে। লা তাসুবুল আমওয়াত ফাতুজুল আহিয়া, মৃতদেরকে গালি দিয়ে জীবিতদেরকে কষ্ট দিও না। কেমন মৃতদের, যে মৃতকে গালি দেবেন তার তো আত্মীয়স্বজন আছে, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তারা গালি গালি দেওয়াই হলো। মৃতদেরকে গালি দিয়ে তার কোনো ক্ষতি হয় না, ক্ষতি কার হয়? তার আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এই জন্য খবরদার মৃতদেরকে গালি দিও না। শয়তানকে গালি, শয়তানকে গালি দেওয়া যায় কিনা? লা তাসুব্বু শয়তান, তো শয়তানই, তাকে তো শয়তান, শয়তান বলে আমরা অপরকে গালি দিই, শয়তানকে গালি দেওয়া হবে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানকে গালি দিও না। লা তাসুব্বু শয়তান ওয়া তাআউযু বিল্লাহি মিন শাররিহি, যখন বুঝতে পারবে যে শয়তান আমার পিছনে লেগেছে, তো শয়তানকে গালি না দিয়ে কি করো? বলো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এরাই হচ্ছে শয়তানের সব থেকে বড় গালি। শয়তানকে গালি দিও না, বরং কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাকুল তাইসাশ শয়তান, এই কথা বলো না শয়তান ধ্বংস হোক, শয়তান পিছনে লেগে আছে, শয়তানের কারণে এই হলো, শয়তান আমাদের সর্বনাশ করে দিল, শয়তান ধ্বংস হোক। যদি তুমি এই কথা বলো ফাইন্নাহু ইয়াযুমু হাত্তা ইয়াসিরা মিসল বাইত, তখন সে বড় মোটা, ফুলে মোটা হয়, এমনকি ঘরের মতো হয়ে যায়। শয়তানকে গালি দিলে ফুলে মোটা হয় কেন বলুন তো? কেন মোটা হয়, ফুলে মোটা হয় কেন? তার যে কাজ সে কাজ কাজে লেগেছে, তার যে কাজ সেই কাজ কাজে লেগেছে। আপনি, আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো এক সময়ে, আপনার দেশে যাত্রা নাটক অনেক দেখেছেন বা শুনেছেন, যাই হোক আমি শুনেছি যে এক যাত্রা অভিনয়ে এক লোক অভিনয় করছিল, সে অভিনয় করছে সংসার ভাঙানো অভিনয়, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে, এমন ভাবে কথা বলছে, এমন ভাবে কথা বলছে, তো দর্শকদের মধ্যে এক ব্যক্তির এত রাগ হয়েছে যে নিজের জুতো নিয়ে তাকে ছুড়ে মেরেছে। সে তো অভিনয় করছে তাই না? এ কি জুতো মারা জায়গা ওটা? ও কি সত্যিই ঘর ভাঙছে? কিন্তু এর মনে এমন ধরেছে যে নিজের জুতো খুলে নিয়ে ছুঁড়ে মেরেছে। সেই অভিনেতা তখন অভিনয় বাদ দিয়ে সেই জুতো তুলে নিয়ে চুমু খেয়ে খেয়ে লোককে দেখাচ্ছে, চুম দিয়ে দিয়ে লোককে দেখাচ্ছে। কেন বলুন তো? সে জুতো খেয়ে রাগ করল না, জুতো খেয়ে ব্যথা অনুভব করল না, বরং জুতোটা তুলে নিয়ে চুম খেয়ে খেয়ে লোককে দেখাচ্ছে। কি আনন্দ তার! কেন বলুন তো? সে জানছে যে আমার অভিনয় জয় হয়েছে, আমার অভিনয় অভিনয়ের মতোই হয়েছে, ঠিক হয়েছে, আমি সফল হয়েছি, আমি হচ্ছে একজন সফল কাম অভিনেতা। এর থেকে বড় উপহার আমার কিছু হতে পারে না। একশো টাকা দিলে, হাজার টাকা দিলে এই উপহারের তুলনা হয় না জুতো। তার মানে কি? আমি যে সত্যিই অভিনয় করতে পেরেছি তার প্রমাণ হচ্ছে এইটা যে আমি জুতো খেয়েছি। ঠিক শয়তানকে যদি গালি দাও তো শয়তান তখন ভাবে কি, আমার আমার কি আমার মন্ত্রণা কাজে দিয়েছে। আপনারা জানেন শয়তান সবসময় মন্ত্রণা দেয়। কিভাবে মন্ত্রণা দেয়? বলছে রাত্রে পানির উপরে সিংহাসন বিছিয়ে বা বসিয়ে চেলা চামুন্ডাদের কাছে হিসাব নেয়, এই বেড়া তুই কি করলি? বলে আমি এই করেছি, অমুক জায়গাতে একটা লোককে এইভাবে করেছি, তারপর সে ব্যভিচার করেছে, ফুসমন্ত্র দিয়েছে, সে ব্যভিচার করেছে, তুই কি করলি? বলছে আমি অমুক জায়গাতে এক জায়গায় গিয়ে সেখানে মারামারি লাগিয়ে দিয়েছি না, আপোষে মারামারি লেগে গেছে, তারা খুনাখুনি শুরু করে দিয়ে, তুই কি করলি? এক ব্যক্তিকে প্রলোভন দিয়ে তাকে সুদ খাইয়ে ছেড়েছি, আর এক ব্যক্তিকে অমুক জায়গাতে গিয়ে আমি তাকে ঘুষ খাইয়ে ছাড়িয়েছি। এভাবে এক একজন এক এক রকমের হিসাব দিতে থাকে শয়তানকে। একজনলা তুই কি করলি? সে বলে আমি আজকে এক রুমে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে এমন তুমুল করে তুলেছি ঝগড়াটাকে, যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে। তখন শয়তান সিংহাসন ছেড়ে নেমে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলে বেটা তুই কাজের মতো কাজ করেছিস। এই যে শয়তান, শয়তান সব সময় আদম সন্তানের আদুউম মুবিন, আদম সন্তানের প্রকাশ্য শত্রু। সেই শত্রুতার কারণে আদমকে যাতে জাহান্নামে যায়, আদম সন্তান যাতে জাহান্নামে যায় সব সময় প্রচেষ্টায় থাকে, এই জন্য লেগে আছে। আর লেগে থাকার ফলে আপনি রাগ করে তাকে গালি দেবেন, সে তো খুশ হবে, সে তো ভাববে তাহলে আমার কাজ মিয়াফিল মিয়া হয়েছে, আমার কাজ ঠিক 100% একদম খাঁটি হয়ে গেছে, আমি সফল হয়ে গেছি। খবরদার গালি দিও না, গালি দিলে শয়তান ঘরের মতো ফুলে মোটা হয়। বরং কি করো? শয়তান থেকে পানাহ চাও। আর বলে কি, বেকুওয়াতি সারাতুহু, আমি আমার শক্তিতে ওকে পরাজিত করেছি। লাকিন কুল বিসমিল্লাহ, যদি এই শ্রেণীর কোন কথা হয় যেখানে শয়তানকে গালি দিতে হয়, শয়তানকে গালি না দিয়ে কি বলো? বিসমিল্লাহ। কোন কিছু দেখবেন সৌদিরা কোন হাত থেকে কিছু পড়ে গেলে কি বলে? বিসমিল্লাহ। আর আমরা কি বলি? ধুর ঘোড়ার ডিম কোথাকার, ধুরে অমুক, ধুর অমুক, এসব কথা বলি না আমরা। এমন আমাদের অভ্যেস হয়ে আছে, ধুর ঘোড়ার ডিম কেউ বলে, কেউ হাতির ঠ্যাং, হাতির ঠ্যাং বলে, কেউ কত রকম কথা আর নোংরা কথা আছে সেই সবগুলো বলে। আর সৌদিরা কি বলে? বিসমিল্লাহ। কিছু পড়ে গেল, কিছু ক্ষতি হলো, বিসমিল্লাহ। হ্যাঁ, একটা ছেলে পড়ে গেছে, ধুম করে আচার খেয়ে পড়ে গেছে, হাই হাই রে সর্বনাশ রে, হার ঘোড়ার ডিম, তোর হুঁশ নেই, তোর কত রকম বলা হয়, এরা সৌদিরা দেখল বিসমিল্লাহ। আল্লাহ আকবার, কত পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তানকে গালি দিও না, কি করো সেই জায়গাতে তুমি বিসমিল্লাহ বলো। আর বিসমিল্লাহ বললে ফাইন্নাহু তাসাগারা হাত্তা ইয়াসীরা মিসরা যুবাব, শয়তান তখন এমন ছোট হয়ে যায়, আল্লাহর নাম নিলেই শয়তান এমন ছোট হয়ে যায় শেষকালে মাছির মতো হয়ে যায়। কোথা ঘরের মতো, গালি দিলে ঘরের মতো হয়, আর বিশ আল্লাহর নাম নিলে মাছির মতো হয়ে যায়। সুতরাং এই কথাটা খেয়াল রেখো, আগের সময়ে কিংবা যে সময় শয়তানকে গালি মনে আসে সেই সময় শয়তানকে গালি দিও না। শয়তান তো গালি খাওয়ার উপযুক্ত বটেই, তাই না? সে তো মালউন বটেই আল্লাহর পক্ষ থেকে, তবুও তোমরা শয়তানকে গালি দিও না। কাফের ও তার উপাস্যকে গালি, অনেকে কাফেরকে গালি দেয়, তারপরে কাফেরদের উপাস্যকে গালি দেয়, মূর্তিকে গালাগালি করে, মাজারকে গালাগালি করে, এরকম করা উচিত না। গায়রুল্লাহ যে মাবুদ আছে তাকে গালাগালি করা উচিত না। কেন? আল্লাহ মহান আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগায়রি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে আহ্বান করে, অন্যের পূজা করে, তাদেরকে গালাগালি করো না। কেন? তাদেরকে গালাগালি করলে ওরা ওই পূজারীরা ইয়াসুব্বুল্লাহ আদওয়ান, তারা সত্যতাবশত নজানতে আল্লাহকে গালি দেবে, ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কি করা হবে? আল্লাহকে তোমার গালি দেওয়া হবে। এই জন্য খবরদার, অন্য ধর্মের মাবুদদেরকে গালাগালি করো না, গালাগালি করলে নিজের ক্ষতি করবে, নিজের আল্লাহকে তুমি গালি দিয়ে বসবে। যেমন বাপ মাকে গালি দিলে, পরের বাপকে গালি দিলে নিজের বাপকে গালি দেওয়া হয়, ঠিক ওই রকম পরের ধর্মের মাবুদকে গালি দিলে নিজের মাবুদকে গালি দেওয়া হয়। আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফেরকে গালি দিয়ে মুসলিমকে কষ্ট দিও না। কাফেরকে গালি দিলে মুসলিমকে কষ্ট দেওয়া হবে, তাছাড়া জাহিলি যুগের কাফের যারা ছিল তাদেরকে গালি দেওয়া হলে, বর্তমানে যারা মুসলিম তারা ব্যথা পাবে, আত্মীয়স্বজন হলে ব্যথা পাবে। আপনি যদি কোন মুশরিককে গালি দেন, তার ছেলে যদি থাকে তো সে শুনে, সে যদি মুসলিম হয় তো সে শুনে ব্যথা পাবে। সুতরাং কাফেরকে গালাগালি করা যাবে না। পশু পক্ষীকে গালি দেওয়া হুজুর কেমন? পশু পক্ষীকেও গালি দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ নয়। এক সফরে আনসারদের এক মহিলা তার সবারই উষ্টিকে অভিশাপ বা গালি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুজু মা আলাইহা ওয়া দাউহা ফা ইন্নাহা, ওই উটের পিঠে যা আছে নিয়ে দাও, নিয়ে নাও এবং ওকে ছেড়ে দাও, কারণ ও হচ্ছে অভিশপ্ত উটনি, ও যেন আমার সঙ্গে না আসে। এক দাসী তার সওয়ারি উষ্ট্রীকে বলল ধুত আল্লাহকে অভিশাপ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন অভিশপ্তা উটনি যেন আমাদের সঙ্গে না আসে, ওকে তেড়ে দাও, ছেড়ে দাও। পশু পক্ষী কিছু অনিষ্ট করে ফেললে, গরু মহিষ গাড়ি বা হাল টানতে না পারলে, বুঝতে পারছেন রাখালদের গালি, রাখালদের গালি অত সাংঘাতিক গালি, ভদ্র মানুষের গালির মতো নয়, এমন গালি যে সাংঘাতিক অবস্থা। তো পশু পক্ষীকে, পশুকে গালি দিয়ে থাকে, গরু গাড়ি টানতে না পারলে গালি দিয়ে থাকে, তারপরে হয়তো কোন ফসল অনিষ্ট করে ফেললে তাকে মার এবং গালি, অকথ্য গালাগালি করে, ইচ্ছামতো অভিশাপ দিয়ে এই পাপ করে থাকে। অনেকে আবার এর সাথে অতিরিক্ত প্রহার করে, নিষ্ঠুরতার পরিচয় দিয়ে থাকে, যার উপর তাকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। বাতাসকে গালি, ঝড়কে গালি, ঝড়কে গালি দেওয়া যাবে? ঝড় আমাদের ক্ষতি করে, ঝড় কত ধুলো নিয়ে আসে দেখেছেন? মাদ্রায় যারা থাকে তারা খেতে বসে ধুলো আসে, বুঝতেই পারছে না সময় হলো না, আমি খেতে বসলাম এই সময়ে। তারপরে মেঘকে গালি দেওয়া, বৃষ্টিকে গালি দেওয়া, এই সময় গালি দেওয়া হয়, ফুটো মেঘ, কানা মেঘ, সময় নেই, বৃষ্টি হলো। তারপরে আরো কত রকম ভাবে বায়ুকে, ঝড়কে গালি দেওয়া হয়। বায়ু, মেঘ ইত্যাদি সব আল্লাহর সৃষ্টি, তাদের নিজস্ব কোন কর্মক্ষমতা, ইস্তানিষ্টের এতে এখতিয়ার নেই, কিন্তু বহু লোক তা না জেনে বাতাস বা ঝড় ইত্যাদিকে তাদের ক্ষতি করে ফেললে তাকে গালি দিয়ে থাকে, ফলে এ গালি কাকে দেওয়া হয়? আসলে সৃষ্টিকর্তাকে দেওয়া হয়, আল্লাহকে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বুর রিহ, তোমরা ঝড়কে গালি দিও না। ফাইজা রাই তুমা তাকরাহুনা ফাকুলু, যদি এই শ্রেণীর কোন ঝড় দেখো, বাতাস দেখো যে তোমাদের ক্ষতি করতে পারে, তখন তোমরা দোয়া বলো। কি দোয়া বলো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহ ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহ ونعوذ بك من شر هذه الريح وشر ما فيها وشر ما امرت به ارسلت به انه روایت আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই সময় আল্লাহর কাছে এই বাতাসের জন্য দোয়া করো যে আল্লাহ এর মধ্যে যে মঙ্গল আছে আমাদেরকে দাও আর যা অমঙ্গল আছে সেই অমঙ্গল থেকে আমাদেরকে দূরে রাখো এই বলে দোয়া করো তবু তাকে গালি দিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিহুমিন রূহি রাহিল্লাহ বাতাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত তাতিবির রহমতি ওয়াল আযাব কখনো রহমত আনয়ন করে আর কখনো আযাব আনয়ন করে কখনো মেঘ ডেকে নিয়ে এসে বৃষ্টি বর্ষণ করে আর কখনো এমন অবস্থা হয় যে সে আযাব নিয়ে আসে ঝড় ঝঞ্ঝা নিয়ে এসে সে বিশাল মানে তাণ্ডব আর বিশাল ক্ষয়ক্ষতি করে ফালা তাসুবুহা সুতরাং তোমরা তাকে গালাগালি করো না ওলাকিন সালুল্লাহ মিন খাইরিহা বরং তার কাছে আল্লাহর মঙ্গল প্রার্থনা করো ওয়া তাআউযু বিল্লাহি মিন শাররিহা এবং তার কাছে তার অমঙ্গল থেকে তা আল্লাহর কাছে পানাহ চাও মোট কথা যদি আপনি আরবি দোয়া না জানেন তো বাংলাতে বললেই হবে এইভাবে যুগকে গালি দেওয়া বুঝতে পাচ্ছেন যে যুগকে গালি দিলে আসলে যুগ জামানা প্রাকৃতিক নিয়ম অবস্থাকে গালি দিয়ে তারা পাপ করে অথচ আলগা জীবে তারা তাকে গালি দিয়ে থাকে যে গালি খাবার কাজ করে না যেহেতু যুগ বা প্রকৃতির নিয়মের ইষ্টানিষ্ট আনয়নের কোন ক্ষমতা নেই তাই জীব পিছলে তারা অজান্তে বা জানতে শিরিক করে বসে কারণ জামানাকে গালি দেনেওয়ালা তাকে এই জন্য গালি দেয় যখন সে মনে করে যে ইষ্ট অনিষ্টের কারণ ওই যুগই নতুবা এই গালি পরোক্ষভাবে যুগের সৃষ্টিকর্তা মালিক ও বিবর্তনকর্তা আল্লাহকে দেওয়া হয় কারণ তিনিই যুগের পরিচালক এবং প্রাকৃতিক নিয়মের নিয়ামক তাই তো গালি দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া হয় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবুদ দাহরা ফাইন্নাল্লাহ হুয়াদ দাহর যুগকে গালি দিও না কারণ যুগকে আল্লাহ যুগ পরিচালনা করেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন ইউজিনি ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় আমাকে গালি দেয় কেন সে ইয়াসুবুদ দাহরা সে যুগ জামানাকে গালি দেয় অথচ আমি আমার হাতেই আছে যুগ জামানা আমি তার পরিবর্তন ঘটাই বিবর্তন ঘটাই অনেক মানুষ জ্বরকে গালি দেয় জ্বর এসেছে জ্বরকে গালি দেয় এই জ্বর কি গালি খাওয়ার যোগ্য জ্বর দিয়েছে কে ফলে গালি তাকে গিয়ে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার কাছে গেলেন তার নাম হচ্ছে উম্মে সায়েব উম্মে সায়েব ফাকালা মালাকাত যাতসফিন কি ব্যাপার তুমি কাঁপছো কেন তো সে মহিলা বলল যে আমার জ্বর হয়েছে হুজুর আমার জ্বর তাই আমি কাঁপছি লা বারাকাল্লাহু ফিহা আল্লাহ তাতে বরকত না দেয় দেখছেন এটা কি হয়ে গেল বদদোয়া হলো জ্বরকে গালি লা বারাকাল্লাহু ফিহা আল্লাহ তাতে বরকত না দেখ তার মানে কি গালি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুবিল হুম্মা জ্বরকে গালি দিও না দেখেন বদদোয়া করা এক প্রকার গালি এই জন্য লা বারাকাল্লাহু ফিহা আল্লাহ তাতে বরকত না দেখ জ্বরের বরকত না হোক এটা গালি হয়ে গেল রাসূলুল্লাহ বললেন লা তাসুবিল হুম্মা তুমি জ্বরকে গালি দিও না ফাইন্নাহা তুজহিবু খাতায়া বানি আদম কারণ জ্বর আদম সন্তানের গুনাহ ঝরিয়ে দেয় আদম সন্তানের গুনাহ ঝরিয়ে দেয় সুতরাং তাকে গালি দিও না কামা ইউজহিবুল কিরু খাবাসাল হাদিদ যেমন লোহা থেকে লোহার জং ছাড়িয়ে দেয় কে ওই যে কামারের ভাটি না কি বলে কামারের ভাটি তো কামারের ভাটির মতো যেমন সে যেমন লোহাকে পরিষ্কার করে জং থেকে পরিষ্কার করে তেমনি জ্বর আদম সন্তানকে গুনাহ থেকে পাপ থেকে পরিষ্কার করে আর এমনিতেই আপনারা জানেন যে কোনো অসুখ আসে তাতে কি হয় পাপ ক্ষয় হয় মানুষের পাপ ক্ষয় হয় আল্লাহর এটা রহমত যে পায়ে কাঁটা পর্যন্ত ভুকলেও তাতে কি হয় মানুষের বা মুসলিমের পাপ ক্ষয় হয় সুতরাং জ্বরকে গালি দিও না অনেকে দেখবেন গভীর রাতে মোরগ ডাকলে মোরগকে গালি দেয় অবশ্যই যাদের গালি দেয় অবশ্যই যাকে তাকে গালি দেয় তাই না মসজিদে হুজুরে আজান দিচ্ছে তো হুজুরকে গালি দিচ্ছে হ্যাঁ হুজুর গালি দিচ্ছে দেখ ওকে খিদে লেগে গেছে আজান দিয়ে দিল তার মানে ওদের কাজ শেষ হয়নি আজান হলে পরে কিছু আছে যারা লেবার টেবার কাজ করে কিনা ভাই দেখো আজান হয়ে গেছে এখন ছাড়াস সময় শেষ হয়ে গেছে তো এই যে লেবাররা কাজ ছেড়ে দেবে এর ক্ষতি হবে তো সেই ক্ষতির জন্য কাকে গালি দেয় মসজিদের হুজুরকে গালি দেয় দেখ খিদে লেগে গেছে ভোগ লেগে গেছে আজান দিয়ে দিল মানে যাদের গালি দেওয়ার অভ্যেস তারা অন্যায় ভাবে যাকে তাকে গালি দেয় সুতরাং ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ আপনাকে পছন্দ হলো না ট্রেনকে গালি দিলেন কা কা করছে আপনি হয়তো টেনশনে আছেন আর সেই সময় কাকের আওয়াজ আপনার কানে লাগছে আপনি কাককে গালি দিলেন না নানা রকম কথা বলে খিস্তি করে মুখ খিস্তি করে গালি দেয় এখন অনেকে রাতের বেলায় ঘুমিয়ে আছে আর মোরগ দেখেছে আর তো ঘুম ভেঙে গেলে তখন কি করে মোরগকে গালি দেয় আর দেশে তো বলে বেশ্যার শব্দ আজানকে তো বেশ্যার শব্দ বলা হয় তাই না কেন তাদের ঘুমের ডিস্টার্ব করে। এই আজান ফজরের সময় একসঙ্গে যখন মাইকে হয় শহরে, তাদের ঘুমটা ডিস্টার্ব হয়, বিশাল ডিস্টার্ব হয়, তাতে বেসার শব্দ কেন বলবে না? এ হচ্ছে কি, খাম খাতে গালি দেওয়া, মোরগকে গালি দেয়। হ্যাঁ, ঘোড়ার ডিম এমন কথা বলে দেয় মোরগকে, কেন সে এই সময় চিৎকার করবে? তা ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুদ্দিক, তোমরা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউকিদুলিস সালাত, কারণ সে নামাজের জন্য জাগায়, তাহাজ্জুদের জন্য জাগায় আর ফজরের জন্য জাগায়। এইভাবে শেষ গালিটা বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে নিজের মা বাপকে গালি দেওয়া। নিজের মা বাপকে গালি দেওয়া, যার যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছেন, যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, তাদেরকে গালি দেওয়া বিশাল গালি, বিশাল গালি। সুতরাং সাহাবাদের যুগে এই গালি দেওয়ার নিয়ম ছিল না, কিন্তু বর্তমান যুগে তো শুনছেন, দেখছেন যে ছেলে বা তার মাকে, ছেলে তার বাপকে কিভাবে গালাগালি করে। সাহাবীর যুগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই ইসলামের যে তাজিম আছে মা বাপের, সেই তাজিম করতে সবসময় তিনি পছন্দ করতেন। যদিও তিনি পাননি মা বাপকে, তবুও তিনি যদি বেঁচে থাকতেন তা নিশ্চয়ই তার তাজিম করতেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর মা বাপের সঙ্গে ইহসানি করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, যদি ওদের দুজনের মধ্যে কেউ একজন অথবা দুজনই তোমার কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে এবং এমন আচরণ করে যে বাচ্চার আচরণ, কারণ মানুষ বুড়িয়ে গেলে বাচ্চার মতো করে, এমন আচরণ করে, এমন কথা বলে যাতে তোমার মনে কষ্ট হয়, তো সেই মনে কষ্ট না নিয়ে উহ শব্দ পর্যন্ত বলো না। মানুষ তাকে শিক্ষা দেওয়া হলো যে তুমি উহ শব্দটাও বলতে পাবে না। বাপকে গালি দেওয়া, ধমক দেওয়া তো দূরের কথা, বরং তাদের কষ্টে খবরদার উহ শব্দ বলো না। ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লা হুমা কাউলান কারিমা, সম্মানজনক কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কাবায়রি সাত্তুন রাজুলি ওয়ালিদাই, কাবীরা গুনাহ হলো মা বাপকে গালি দেওয়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাল ইয়াশতুমু রাজুলি ওয়ালিদাই, কোন মানুষ কি তার মা বাপকে গালি দেয়? দেখছেন সাহাবাদের যুগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ গালি দেয়, কিভাবে? ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু, ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মা, সে অপরের বাপকে গালি দেয়, বাপ তুলে গালি দিলে সে তখন তোমার বাপ তুলে গালি দেয়, ফলে কি হয়, নিজের বাপকে গালি দেয়, অপরের মাকে গালি দেয়। হ্যাঁ, কি বলে, মনে করুন চোরের বেটা, আপনি একজন লোককে গালি দিচ্ছেন চোরের বেটা বলে, চোরের বেটা সে তো চোর হলো না, তার বাপ চোর হয়ে গেল, তাই না? একজনকে গালি দিচ্ছেন বেশ্যার বেটা, হ্যাঁ বেশ্যা মাগির ছেলে, অথচ আপনি জানেন যে সে তার মা বেশ্যা নয়, তার মাকে গালি দিলেন, তখন সে যদি বলে তুও বেশ্যা মাগি, তার বলার অধিকার আছে, কারণ আপনি বললেন সে তার বলার অধিকার আছে, তখন আপনি আপনার নিজের মাকে বেশ্যা বানাবেন। এইভাবে পরোক্ষভাবে নিজের মা বাপকে গালি দেওয়া হয়, সুতরাং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজের পিতামাতাকে গালি দেওয়া হয় এবং তা হয় মহাপাপ। তাহলে প্রত্যক্ষভাবে পিতামাতাকে সরাসরি গালি দেওয়া হয়, যদি তাদেরকে প্রহার করা হয়, তাহলে তা কত বড় পাপ। সে যুগে কেউ নিজের পিতামাতাকে গালি দিত না বলেই সাহাবাগণ বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এ যুগে আর বিস্ময়ের কিছু নেই, ঘরে ঘরে শিক্ষিত অশিক্ষিত প্রায় সব ঘরেই বাপ বেটা মা বেটা এমন গালাগালি, বরং সামান্য বিষয়ে খুনাখুনি ঘটতে খুবই লক্ষ্য করা যায়। শাশুড়ি বউ, শাশুড়ি শ্বশুরের সাথে বউ, কিংবা মা বেটা বাপ বেটা প্রায় ঘরে ঘরে লেগেই আছে। আর এ হচ্ছে খুবই মানে যুগের বিশাল ফ্যাশন হয়ে গেছে, নাট ও আটহীন জীবের ফসকানিতে এমন বড় সর্বনাশ করে থাকে এক শ্রেণীর হতভাগা মূর্খ মানুষ, বিশেষ করে সেই পরিবেশে যেথায় পিতামাতা হয় পাকের গঞ্জ, যেখানে পিতামাতা অশিক্ষিত হয়, মূর্খ হয়, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, ফলে সেখানে সামান্য দোষ পেলেই তখন হইচই করে পাড়া প্রতিবেশী, হ্যাঁ কথায় বলে, গিন্নি ভাঙলে দাদা ও কিছু নয়, গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা। নাদা বুঝেন, নাদা কাকে বলে, যে বড় পাত্রে ধান দেখে ধান সিজানো হয় বা ভাপানো হয়, সেটা কি বলে আপনাদের, আমার কড়াই যেটা যায় বলে পাত্রটাকে, আমার দেশে বলে নাদা। তো বলে গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা, আর বউ ভাঙলে সরা যায় পাড়া পাড়া, এখন বউ কিছু দোষ করলে বুঝতেই পারছেন পাড়া পাড়া হবে, শাশুড়ি তখন এ ঘরে যাবে, দেখো আমার বউ এই করে না, আমার বউ গায়ে পায়েতে হাত দেয় না, আমার বউ আমার পায়ে তেল দিয়ে দেয় না, আমার বউ আমার খিদমত করে না, আমার বউ এই করে না এই করে না। প্রথম না বউ আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো, যখন ও যত বেশি বলবে ভালো এটা তত বেশি খারাপ করবে, দিয়ে পাড়া পাড়া করে কি হবে এইভাবে বউয়ের বদনাম করে বেড়াবে, নিজের ক্ষতি নিজে করে বেড়াবে। অশিক্ষিত পরিবেশে বেপর্দা পরিবেশে এগুলো সাধারণত হয়, ফলে মানে গ্রাম আর সমস্যা ক্ষতিটা কার হয়, ওই বাড়ির পুরুষের, ওই বউয়ের স্বামীর ক্ষতি হয়, ওই মায়ের ছেলের ক্ষতি হয়। কিন্তু মা খেয়ালই করে না, মা বুঝতেই পারে না যে আমি আমার ছেলের বদনাম করছি, আসলে যে আমার বউ খারাপ বলছি তার মানে আমি আমার ছেলের বদনাম করছি। কিন্তু উচিত হলো যে শিক্ষিত পরিবেশ হতো, দিন সম্পর্কে জ্ঞান থাকলে যতই বউ খারাপ হোক সে কিন্তু বাইরে বলতো না, যদি বলতো তার স্বামীকে অথবা নিজের ছেলেকে বলতো বাবা বউ এই দেখ বউয়ের অবস্থা, কিন্তু বাইরে বলতো না, এমনকি বাইরে নিজের আত্মীয়কেও বলতো না, নিজের ভাই নিজের বহু অনেক জায়গায় বলার জায়গা আছে, বাইরে বলা বিশাল খারাপ, মানে পরিবেশটা নোংরা হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায় পরিবেশ। তেমনি বউয়েরও উচিত শাশুড়ির বদনাম গাইবে না, শাশুড়ির বদনাম বরং স্বামীকে বলবে, স্বামীকে বলা উচিত না। অনেক জ্ঞানী মা মহিলা আছে যারা স্বামীকে বলতে চায় না যে কি করলো, তার মা কি করেছে, তার বাপ কি করেছে, সহ্য করে না, এমন মেয়ে তো খুব ভালো মেয়ে, কিন্তু এমন আছে অসহ্য হয়ে গেলে তখন স্বামীকে বলতে পারে, সে যেন নিজের মা বাপের ঘরে কিংবা নিজের আত্মীয়র কাছে কিংবা পাড়া প্রতিবেশী কেউ এলো তার সখীর কাছে যেন না বলে আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি বউ কাটকি, সবসময় দেখতে পারে না, কথায় কথায় ভুল ধরে, কথায় কথায় এই করে সেই করে, আমাকে দেখতে পারে না, নিজের বিটির মতো মনে করে না। এইভাবে বউ শাশুড়িকে অপবাদ দেয় আর শাশুড়ি বউকে অপবাদ দেয়, দিয়ে পরিবেশটা এবং সংসারটা ধ্বংস হয়ে যায়, সংসারটা নষ্ট হয়ে যায়। আর এর টেনশন ভোগ করে কে, পুরুষ, পুরুষ সর্বনাশগ্রস্ত হয়, পুরুষ না বউ বড় না মা বড়, বউ সত্য বলছে না মা সত্য বলছে, এর কথা শুনবো না ওর কথা শুনবো না, একে কিছু বলতে পারে আর না ওকে কিছু বলতে পারে, দিয়ে তার সর্বনাশটা হয়ে যায়, এই হলো মুশকিল। সুতরাং পরিবেশ যদি মূর্খ হয়, পরিবেশ যদি আপনার দিন শিক্ষার ভিতরে না থাকে তাহলে সেখানে বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের পরিবেশকে ভালো করতে পারি এবং সমস্ত রকমের এই মূর্খামি দূর করতে পারি, তবেই আমরা সংসারে শান্তি লাভ করতে পারব। আর না হয় গালাগালি যদি হয়, যে সংসারে গালাগালি আছে, কথায় কথায় এক অপরকে গালি দেয়, ভাই ভাইকে গালি দেয়, বাপ ছেলেকে গালি দেয়, শাশুড়ি বউকে গালি দেয়, বউ শাশুড়িকে গালি দেয়, সে সংসারে সুখ থাকে না, গালাগালি খুবই খারাপ জিনিস। আজকে শুনলেন গালাগালি সম্পর্কে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন গালি থেকে দূরে রাখতে, গালি থেকে দূরে থাকতে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।